থেকে দেব থেমে যাবে সব, লোক সংখ্যারা হবে বিশ্রী সরব, প্রাইভেট মিনি আর স্টেট বাস থেকে টিটকিরি দেবে লোকে আমাদের দেখে, সানগ্লাস পরা এক খাকি অফিসার বেতারে জানাবে যেটা আছে জানাবার, স্কুটারে ব্যস্ত এক মিডিয়ার ছেলে ভাববে এমন শট একবারই মেলে। ভিখিরির ট্যাগ থেকে পড়ে যাবে টাকা, প্রেমে মাঝ করে রাখা ভিক্ষে কিসের বল দাবিতেই জোর, দুজনে আটকে দেব রাস্তার মোড়, আমাদের আসলে সে আইন কামাল, ঠোঁটের ভেতরে ঠোঁট ভেজে বেসামাল, জিভের ভেতরে জিভ বোঝা চোখে চোখ, আমাদের প্রেম ছিল তার শব্দ, সাপাট তানের মতো আদরে আদরে ট্রাফিক আইন ভেঙে দেব প্রেম করে, প্রতি চুম্বনে আমি হব রিজওয়ান, তুমি প্রিয়াঙ্কা খুন হওয়া গান, খুন হয়ে গেল গান আরো একবার, জানিয়ে দিলাম যেটা ছিল জানাবার, আমার সময় আর আমার শহরে কারা চুমু খাবে পথ অবরোধ করে।